لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. গত দর্শে হজের ফজিলত এবং হজ ফরজ হওয়ার শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে হজ আর এর সাথে উমরা, হজ কয় প্রকার, কি কি আর উমরার তরিকা সম্পর্কে আলোচনা করব। পরবর্তীতে যেহেতু আমরা হজ্জে তামাত্তু করব, সাধারণত হুজ্জাজ হজ্জে তামাত্তু করে থাকেন, এ কারণে হজ্জে তামাত্তু সম্পর্কে আলোচনা করা হবে। হজ্জ জীবনে একবার ফরজ হয়, দুইবার না তিনবার না। তাই যারা ফরজ হজ আদায় করবেন অবশ্যই ভালোভাবে তাদেরকে হজের তরিকা, নিয়ম, সুন্নত তরিকায় প্রথমে শিখা দরকার। এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। অহেতুক সময় না কাটিয়ে, সময় কাজে লাগিয়ে হজের তরিকা শিখা আমাদের জন্য জরুরি। তাই আমি আপনাদের সকলকে এদিকে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হজ সাধারণত তিন প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। ইফরাদ বলা হয় শুধু হজ করাকে। মিকাতে গেল আর শুধু হজের নিয়ত করল, একে বলা হচ্ছে হজ্জে ইফরাদ। আর ওইভাবেই সে হজ সম্পাদন করে তাহলে হবে হজ্জে ইফরাদ। আর আরেকটা হচ্ছে হজ্জ কিরান, হজ আর উমরার নিয়ত একসাথে করা, আর এই হিসাবে হজ সম্পাদন করা, তার নাম হচ্ছে হজ্জে কিরান। আর আরেকটা হল হজ্জে তামাত্তু। তামাত্তু হচ্ছে প্রথমে উমরা আদায় করা, তারপরে জিলহজের 8 তারিখ হজের নিয়ত করা, হজের নিয়ত করে হজ সম্পাদন করা, তার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। এই তিন প্রকার হজের মধ্যে সর্বোত্তম হচ্ছে হজ্জে তামাত্তু। আলেমদের মধ্যে অবশ্য মতবিরোধ রয়েছে, ইখতিলাফ আছে এই বিষয়ে, কিন্তু বেশি স্পষ্ট হজ্জে তামাত্তু আফদল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নি ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যদি আমি পরে যা জানলাম তা যদি আগে জানতাম তাহলে কি করতাম, লামা সুক্তুল হাদিয়া ওয়ালা হালালতু মাআকুম, তাহলে আমি আমার সাথে কুরবানির জন্তু নিয়ে আসতাম না আর আমি তোমাদের সাথে হালাল হয়ে যেতাম। এটা হচ্ছে নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরে যা জানলাম তা যদি আগে জেনে নিতাম তাহলে আমি আমার সাথে কোরবানির জন্তু আনতাম না, না এনে আমি উমরা করতাম প্রথমে আর তোমাদের সাথে হালাল হয়ে যেতাম। অতএব বোঝা গেল হজ্জে তামাত্তু আফদল এবং উত্তম। তাই আর কারো কথা চলে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন সবাইকে। আমি যা পরে জেনেছি, যদি তা আগে জানতাম তাহলে আমার সাথে কোরবানির জন্তু আনতাম না, তোমাদের মতো আমি উমরা করে হালাল হয়ে যেতাম। অতএব হজ্জে তামাত্তু হচ্ছে উত্তম ইনশা আল্লাহ তাআলা। অন্যদিকে বর্তমান জমানায় কে আছে যে তার সাথে কোরবানির জন্তু নিয়ে যায়, হাকি হাকি পাওয়া যায়? তাই এই হাদিসকে সামনে রেখে আমরা তো কেউ কোরবানির জন্তু নিয়ে যাই না, তাই আমাদের সবার জন্য উত্তম হচ্ছে হজ্জে তামাত্তু। আল্লাহ আমাদেরকে হজ্জে তামাত্তু আদায় করার তৌফিক দান করুন। এবারে আমরা বুঝলাম হজ্জে তামাত্তু কাকে বলে। হজ্জে তামাত্তু হচ্ছে প্রথমে উমরা করা, তারপরে উমরা করা শেষ করে হালাল হয়ে যাওয়া, স্বাভাবিক কাপড় ইত্যাদি পরিধান করা, আর 8 তারিখ হজের নিয়ত করা, এটাকে কি বলা হয়? হজ্জে তামাত্তু। তো এখন আমি আপনাদের সামনে উমরার তরিকা বলব সংক্ষিপ্ত আকারে, সুন্নত তরিকা ইনশা আল্লাহ তাআলা। আমাদের জেনে রাখা উচিত উমরা মানে হল কয়েকটি কাজের সমষ্টি, ইবাদা। প্রথম নম্বর এহরাম বাঁধা, দুই নম্বর তওয়াফ করা, তিন নম্বর সাই করা, এরপরে হলো হালক বা তাকসির, মাথা মুন্ডন করা কিংবা চুল ছোট করা। থাক, মাথা মুন্ডন করা কিংবা ছোট করা। এবারে ইহরাম কাকে বলে? ইহরাম মানে হলো আপনি যে ইবাদত সম্পাদন করবেন উমরা, তার নিয়ত করা, আর এর সাথে সাথে লেবাস পরাও সামিল, পোশাক পরা। কিন্তু আসল জিনিস পোশাক নয়, আসল জিনিস হচ্ছে নিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর নিয়ত যে আপনি করবেন, নিয়ত হবে মন দিয়ে মুখ দিয়ে নয়। আর নিয়ত কিরকম করবেন তার বিবরণ সামনে আসছে। তাই মন দিয়ে নিয়ত, মুখ দিয়ে না। তাই যিনি উমরা করার ইচ্ছে করবেন, যখন আপনি মিকাত যাবেন তখন সুন্নত হলো গোসল করা, ওইভাবে গোসল যেভাবে আমরা বড় নাপাকির ক্ষেত্রে বা জানাবতের গোসল সম্পাদন করে থাকি। তারপরে সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি আতর, অথবা এরকম দুহুন উদ ইত্যাদি ব্যবহার করা, মাথায় লাগানো, দাড়িতে লাগানো, শরীরে লাগানো সুন্নাহ, কিন্তু কাপড়ে লাগাবেন না। শরীরে লাগাতে পারেন, মাথায় লাগাবেন, দাড়িতে লাগাবেন। ইহরাম বাঁধার পরে এই সুগন্ধি যদি আপনার শরীরে লেগে থাকে তাহলে অসুবিধা নেই। যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিমের হাদিস, كان النبي صلى الله عليه وسلم اذا اراد ان يحرم تطيب باطيب ما يجد ثم ارى وبيص المسك في راسه ولحيته بعد ذلك. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বাঁধার নিয়ত করতেন, ইহরামের ইচ্ছা করতেন, ইরাদা নিয়ত মনে সংকল্প হয়েছে, তখন সুগন্ধি ব্যবহার করতেন, ভালো সুগন্ধি যেটা পায় তিনি পান। তাহলে বোঝা গেল নিজ তৌফিক মোতাবেক ভালো সুগন্ধি সাথে রাখা উচিত সুন্নতির উপর আমল করার জন্য। তারপরে মা আয়েশা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং দাড়িতে মিস্কের চমক দেখতাম। ওই যে আতর লাগিয়েছেন মিস্ক, আমাদের দেশে আমরা বলি মিস্কি আম্বর, বলে কিনা, অথবা এরকম যাই বলেন আপনি, মিস্কের চমক দেখতাম তার মাথায় এবং দাড়িতে। অতএব বুঝা গেল এহরাম বাঁধার পূর্বে আতর ব্যবহার করা বা সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। আরেকটি কথা, এহরাম বাঁধার সময় নারী পুরুষ সকলের জন্য গোসল করা সুন্নত ওয়াজিব নয়। অনেকে যেমন অসুস্থ তবু বলে করবই, মনে করছে এটা ক্ষতিকর তবু গোসল করছে, এরকম হয় কিনা? না। যদি আপনি মনে করেন আমার জন্য ক্ষতি হতে পারে তাহলে আপনি গোসল করবেন না। ফাত্তাকুল্লাহ মা ইসতাতাতুম, তোমরা তোমাদের সাধ্য মোতাবেক আল্লাহকে ভয় করো। অন্যদিকে গোসল ভালো অবস্থায় যদি কেউ গোসল না করে তাহলে তবুও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা হচ্ছে সুন্নাহ ওয়াজিব না। স্পষ্ট তো? নারী পুরুষ সকলের ক্ষেত্রে এই সময় গোসল করা সুন্নাহ। এমনকি যদি হায়াজবতী বা নেফাসওয়ালি মহিলা থাকে তার জন্য এরকম করা সুন্নাহ, অর্থাৎ গোসল করা সুন্নাহ। গোসল আর সুগন্ধি ব্যবহার করার পরে সংক্ষিপ্ত করছি, যেহেতু দর সংক্ষিপ্ত আর আপনারা যারা আছেন সহজভাবে যেন বুঝতে পারেন। বলছেন গোসল করার পরে, সুগন্ধি মাখার পরে এহরামের কাপড় পরিধান করবে। এহরামের কাপড় পুরুষদের জন্য একটা ইজার আর একটা রিদা। ইজার লুঙ্গি, আমরা দুই চাদর পরি, একটা হচ্ছে লুঙ্গি বা তেহবান আর আরেকটা হচ্ছে চাদর, এটা হলো পুরুষদের জন্য। আর মহিলাদের নির্ধারিত কোনো কাপড় নেই, স্বাভাবিক তার ইচ্ছানুযায়ী কাপড় পরিধান করবেন, ভালো করে সতর ইত্যাদি সম্পূর্ণ শরীর ঢেকে রাখবেন। তবে সুগন্ধি বলছেন সৌন্দর্য প্রকাশ করবেন না, সৌন্দর্য প্রকাশ করা নিষেধ মহিলাদের জন্য। নিকাব করবেন না, কারণ নিকাব এটা হচ্ছে আলাদা একটা পোশাক, ওইটা পরা যাবে না। কিন্তু পরপুরুষের সামনে মুখমণ্ডল কিন্তু ঢেকে রাখতে হবে। নিকাব না পরে সাধারণত একটা দুপাট্টা এরকম রেখে দিতে হবে, কিন্তু নিকাব পরবে না, এই হলো তার কথা। যখন তাঁবুর ভিতর থাকবেন বা রুমের ভিতরে তখন মুখ খোলা রাখবে, বুঝতে পারছেন, আর নিকাব পরিধান করবে না। এমনি ভাবে দুই হাতে ওয়ালা তালবাসুল কুফাজাইন, কুফাজ পরবে না মানে হাত মোজা পরবে না, নিষেধ হাত মোজা, এটা তাদের জন্য মহিলাদের জন্য এহরামের অবস্থায় নিষেধ। তবে পরপুরুষের সামনে হলে মুখমণ্ডল ঢেকে রাখবে যেরকম বলেছি। তারপরে সালাত পড়বেন, ফরজ সালাত যদি ফরজ সালাতের সময় হয়, আর যদি ফরজ সালাতের সময় না হয় তাহলে দু রাকাত সুন্নত পড়ে নেবেন তাহিয়াতুল উযু নিয়তে। এখানে আরেকটা কথা, অনেকে মনে করে এহরামের সালাত, আসলে এহরামের আলাদা কোনো সালাত নেই। তো অনেকে এরকম মনে করে কিনা এহরাম বাজার দুই রাকাত সালাত আছে, এরকম না। এহরাম বাজার জন্য আলাদা কোনো সালাত নেই, আপনি হয়তো তাহিয়াতুল উযু পড়বেন আর না হয় ফরজ সালাত পড়বেন। আর যদি কেউ মসজিদে ঢুকে তাহলে হয়তো তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, এটা বলা যায়, কিন্তু আলাদা করে এহরাম বাজার সালাত স্পষ্ট না। এই জন্য শেখ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন যদি হায়াজবতী বা নেফাসওয়ালি মহিলা হয় তাহলে সে তো নামাজ পড়বে না, আপনারা জানেন না, কারণ হায়াজের অবস্থায় নামাজ পড়া জায়েজ না, জানেন তো। নিজের পরিবার যারা বাড়িতে আছে ওদেরকে যদি না জানান আপনার জন্য মুশকিল। কেউ যদি হায়াজের অবস্থায় নামাজ পড়ে হারাম, আচ্ছা হায়াজের অবস্থায় রোজা রাখা যায় না, অন্যদিকে রোজার কজা আছে মহিলাদের জন্য, হায়াদের অবস্থায় রোজা রাখতে পারেনি, কাজা করবে, আর সালাতের কজা নেই, আলহামদুলিল্লাহ। যদি সালাতের কজা হতো কত কষ্ট হতো, আল্লাহ রহম করেছেন, আলহামদুলিল্লাহ। এবারে যখন আপনি তাহিয়াতুল উযু অথবা ফরজ সালাত পড়লেন, ইহরাম বাঁধবেন, এবারে আসবে নিয়ত, কিন্তু ওই দেখবেন ওই বলছে হজের কিতাব, হজের কিতাব, হজের বই, হজের বই, উমরার বই, উমরার বই, একদম ওই মিকাতে এরকম করে লোকজন বিক্রি করে। আপনি গেছেন মক্কায়, ওখানে আপনি পাবেন উমরার বই, উমরার বই, অথবা হজের বই, এইসব বই যেগুলো মানে নির্ভরযোগ্য উলামাদের কিতাব বই না, ওগুলোর মধ্যে আমি দেখেছি অনেক বই রয়েছে যেগুলোর মধ্যে বেদাত মিশ্রিত। তাই এইসব বই আপনারা কেন নেবেন, এইসব বই কিনবেন না। ওখানে দেখেছে আমি বইটুই নিয়ে নি, ওখানে দেখেছে ভাই উমরার বই, উমরার বই বাংলা, উর্দু, কেরলা, তামিল সব মজুদ, ওখানে সে আমি একটা নিয়ে নি। নিলে তো দেখবেন কত রকমের দোয়া, কত রকমের বিদাতি দোয়া আছে, সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন, আলহামদুলিল্লাহ আপনারা এখানে আছেন, কত সুন্দর সেন্টার আপনাকে বই ফ্রি দিচ্ছে, তো ওখান থেকে কোনো নেবে। এমনি ভাবে আপনারা যারা এখানে এসেছেন বা উনাইজায় আছেন, আপনারা হজে যাবেন, আলহামদুলিল্লাহ এখানে কত বই রয়েছে সেন্টারে, আপনি হজের জন্য বই নিতে চান ফ্রি নেবেন, একটা টাকাও নেবে না, তারা নেয় নাকি পয়সা, পয়সা নেই, হজে যাবেন, উমরা যাবেন, পয়সা নেবে না। যদি বাই চান্স কেউ বলে আপনি সরাসরি চলে আসবেন উপরে, বলবেন আমি হজের বই নেবার পয়সা চাই, অভিযোগ দিবেন, করবেন হজের জন্য ফ্রি, আলহামদুলিল্লাহ। সুন্নত তরিকায় লিখে আছে বই পুস্তক। আচ্ছা, এবারে উমরার যে নিয়ত করবেন, মুখ দিয়ে বলবেন একবার লাব্বাইক উমরাহ, কি বলবেন, এই হয়ে গেছে নিয়ত। কিন্তু মুখ দিয়ে এরকম বলা আমি উমরা আদায় নিয়ত করলাম, এটা হলো বিদাত। ওইসব বই আছে, কিছু লোক পাওয়া যায় আমাদের সাথে সেন্টারের সাথে হজে যায়, আমি মক্কায় গিয়ে দেখি তাবুতে ওর কাছে বাবার বই আর একটা লেগে গেছে, মাঝে মধ্যে পাওয়া যায় না, তার বিশ্বাস হয় না এই সেন্টারের সাথে হজে যাচ্ছে, তাহলে এই সেন্টারে যারা পয়সা দিল তাদের মাধ্যমে হজ করছো, তাদের পয়সা দিয়ে তুমি হজ করছো, আর বিশ্বাস নাই এদের বই পড়ে হজ মজবুত হবে, তাহলে তাদের টাকা দিয়ে কিরকম হজ করছো, কি বলেন আপনারা, কথাটা স্পষ্ট কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক, খবরদার বেদাতি বই নেবেন না। যাই হোক, তো লাব্বাইক উমরাহ বলবেন, মনে থাকবে সংকল্প আমি নিয়ত করলাম, লা যদি এরকম যদি থাকতো, যদি এটা ভালো হতো, তাহলে কি বলেন আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল করতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি কোনো ভালো আমল ছেড়েছেন? না। তাহলে যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন, এটা আপনি করলেন, তার মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল এক্ষেত্রে ত্রুটিপূর্ণ, আউযুবিল্লাহ, আর আমল হচ্ছে আমার আমল হচ্ছে ত্রুটিমুক্ত। স্পষ্ট কিনা? আমাকে গালি দিবেন না, কিন্তু ভালো করে বুঝবেন কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক উমরাহ বলে নিয়ত করেছেন, হ্যাঁ বলেননি এরকম এরকম, তো আপনি কেন করবেন? তারপরে পাঠ করবেন তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই জানেন তো ইনশাআল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রশান্তির সাথে পড়বেন আর উঁচু শব্দে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أتاني جبريل فأمرني أن آمر أصحابي أن يرفعوا أصواتهم بالإهلال والتلبية. سنن الكتاب আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার কাছে এসেছেন জিব্রিল আলাইহিস সালাম, এসে বললেন আমি যেন আমার সাহাবাদেরকে নির্দেশ দেই তারা যেন তালবিয়া পাঠ করে উঁচু শব্দে, তাদেরকে আমি যেন নির্দেশ দেই যে তারা যেন উঁচু শব্দে তালবিয়া পাঠ করে। তাই আগে আগেই মনে মনে প্রস্তুতি নেবেন, গলাটা একটু শক্ত করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন, লাব্বাইকা জুড়ে একবার দুইবার পরে আর মুখ দিয়ে আওয়াজ বের হয় না, বেশিরভাগ ক্লান্ত হয়ে পড়ে, জোয়ান জোয়ান ছেলে কিন্তু বুঝে যায় না। আচ্ছা যদি গান একটা লাগিয়ে দেয় আস্তাগফিরুল্লাহ আল আযীম, আর এখানে তালবিয়া মুখ দিয়ে বের হচ্ছে, আবার যাচ্ছ হজের সফরে উমরার সফর, মাশাআল্লাহ। হ্যাঁ, এমনি ভাবে সহি আহাদিস দ্বারা প্রমাণিত আপনার তালবিয়া যত বস্তু যত জিনিস শুনবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। আপনি তো শুনলেন কিন্তু আমল করলেন না, তাহলে কি? যখন ফজিলত বলা হয় সুবহানাল্লাহ কিন্তু আমল নেই। তাই উঁচু শব্দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই জায়গায় আরেকটা কথা বলে দিই, প্রত্যেকে নিজ নিজ আওয়াজে তালবিয়া পাঠ করবে। হয়তো আপনি দেখলেন ওরা সবাই একসাথে মিলে পড়ছে তো আমি একসাথে পড়ি, এরকম করে কিনা দেখা দেখি নাচবেন না, বুঝে শুনে নাচার চেষ্টা করবেন, বুঝে শুনে আমল করবেন, নাচবেন শুনে দেখি ওরা একসাথে তো আমিও একসাথে। তবে প্রত্যেকে নিজ নিজ আওয়াজে উঁচু শব্দে তালবিয়া পাঠ করবে, এবারে যদি আওয়াজ একটা আরেকটার সাথে মিলে যায় অসুখ অসুবিধা নেই, কিন্তু কত হচ্ছে তালে তাল মিলিয়ে যেটা করা হয় এটা সুন্নত দ্বারা প্রমাণিত না, এটা বিদআত। পুরুষেরা এরকম উঁচু শব্দে তালবিয়া পাঠ করবেন আর মহিলারা আস্তে আস্তে নিজে জেনে নিজে যেন শুনতে পারেন এরকম শব্দে মহিলারা তালবিয়া পাঠ করবে, কিন্তু তালবিয়া চালু থাকবে। তালবিয়ার অর্থ কি? আপনি বলবেন, বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে, হে রব তোমার ডাকে সারা দিয়ে, হে আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছি, আর তোমার আনুগত্যে আনুগত্যে প্রতিষ্ঠিত থাকার উদ্দেশ্যে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার ঘর নির্মাণের পরে তাকে নির্দেশ দিলেন, বলেছেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামির ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। সূরা হজ্জ 27 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন তুমি লোকজনের মাঝে হজের ঘোষণা দাও, ওরা আসবে পায়ে হেঁটে হেঁটে আর শীর্ণকায় দুর্বল, উটের উপর সওয়ারির উপর যানবাহনের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে আসবে। সুবহানাল্লাহ। তো আপনি ওই যে আহ্বান ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন আল্লাহ নির্দেশে, ওইটাকে আপনি এখন যাচ্ছেন ওইটাকে সাড়া দিয়ে, তো আপনার মনে এটা থাকবে। অন্যদিকে আগের জমানায় লোকজন এরকম করত, হয়তো এক জমানা আসবে ফিরে মিশে এইসব যানবাহন বড় বড় আপনার হাওয়াই জাহাজ আর বিমান আর ট্রেন আর এরকম শীতাতপ নিয়ন্ত্রিত ডাক গাড়ি হয়তো এক জমানা আসবে থাকবে না, আবার ফিরে আসবে এই জমানা। কিন্তু বর্তমানে তো আমরা গাড়িয়ে যাচ্ছি, আনা হয় বিমানে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যেরকম তৌফিক দেয়। তো আপনি যখন বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মানে ওই ডাকের জবাব যে আহ্বান দিয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়া ওটা প্রথম ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আর এরপরে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লিআন্না আল্লাহ সুবহানাহু دعا عباده الى الحج على لسان الخليلين ابراهيم ومحمد عليهما الصلاه والسلام. ابراهيم خليل ار محمد خليل صلى الله عليه وسلم عليهما وسلم এই দুইজনের কণ্ঠে রব্বুল আলামিন আমাদের সকলকে আহ্বান করেছেন আমরা যেন বাইতুল্লাহ হজ সম্পাদন করি। তাই আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, স্মরণ করা উচিত, বুঝা উচিত। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ ডাকে আমরা যাচ্ছি, তাই না? আদান, এই যে আদান দিলেন কে? ইব্রাহিম ইসলাম। এই আদান কে দিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইবনে উসাইমিনের কথা মোতাবেক, আচ্ছা এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ডাকটা কার? আল্লাহ। তো আমরা ওই ডাকেই সাড়া দিয়ে আমরা যাচ্ছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারপরে কি বললেন? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হচ্ছি, আসছি, তোমার কোন শরীক নেই। আল্লাহর শরীক আছে? বলেন আপনি আল্লাহর শরীক নেই, কিন্তু হজ শেষ করার পরে বাবা বাবার উসিলাতে হজটা সম্পাদন করলাম, হজ কবুল হয়েছে? সব নষ্ট হয়ে গেছে, ওখানে গেছে। এমনকি কিছু লোক আছে আস্তাগফিরুল্লাহ আল আযীম, আরাফার মাঠেও ওখানে অবস্থান করছে, ওখানে গিয়েও বাবাকে ডাকছে, কথিত ভূতকে ডাকছে, কথিত দরগাকে ডাকছে, কথিত কবরওয়ালাকে ডাকছে, ডাকে কিনা? তো আপনারা কাকে ডাকবেন? এখন তো বলছো কিন্তু আল্লাহ আলাম, পরে আবার ওখানে গিয়ে একটু ও ওর কাছে বললাম আর কি, কিন্তু বাবাকে ছাড়া যায়? বলে নাউযুবিল্লাহ, বাবা নাই, দাদা নাই, আমাদের এক আল্লাহ, লা শারীকা লাকা লাব্বাইক। আমি ওই আল্লাহকে মানি যার কোন শরীক নেই, যাবতীয় ইবাদত যার জন্য নির্দিষ্ট, তিনি কে? আল্লাহ। যে কোনো ইবাদত যদি আমরা আল্লাহ ছাড়া অন্যের জন্য করি তো ওটা হয়ে যাবে কি? শিরক। তো আপনি যে গুজুন বললেন, তালবিয়া পাঠ করলেন, একটু গুজু শুনে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক আছে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা আর সমস্ত নিয়ামত লেখা তোমারই। আপনি যেসব নিয়ামত পেয়েছেন কার পক্ষ থেকে? বাবা দিয়েছে, পীর ফকির দিয়েছে, কথিত দরবেশ দিয়েছে, কথিত বন্ড দিয়েছে, না নিয়ামত জি কে দিয়েছেন? আল্লাহ। নিয়ামত জি আপনারা বুঝেন কত নিয়ামত পাচ্ছেন, গুণে গুণে শেষ করতে পারবেন? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, রব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলিকে গুনতে চাও তাহলে গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। কত নিয়ামত, আল্লাহু আকবার। চোখ দিয়ে আপনি দেখছেন, এই যে দৃষ্টি, দৃষ্টিশক্তি যদি রব্বুল আলামিন এটা ছিনিয়ে নেয় দেখতে পারবে? হায় রে, এই আজকে আসছি গাড়ি দিয়ে, একটা ছেলে, তার বাপ মিস্ত্রি আর কি, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহর ছাত্র, তার কয়েকটা ছেলে, কিন্তু দৃষ্টিশক্তিহীন, দেখতে পারে না। দেখলাম ও লাঠি নিয়ে একদম মেন রুটি দিয়ে চলে যাচ্ছে, ওইরকমই যায়, আরো মনে হয় অন্যরকম প্রতিবন্ধী। সুবহানাল্লাহ, তো আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহর কত নিয়ামত। তাই আপনি ওখানে বলছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, হে রব সমস্ত প্রশংসা তোমার, নিয়ামত আজিও তোমার, দাদার বাবা দেয়নি, খবরদার। ওয়াল মুলক, রাষ্ট্রকার, রাজত্বকার, লা শরীক লাক, আল্লাহ তোমার কোন শরীক নেই। এ হচ্ছে তালবিয়ার অর্থ। এবারে তো আলহামদুলিল্লাহ নিয়ত করে আপনি আস্তে আস্তে করে যাচ্ছেন, এহরামের কাপড় পরিধান করে মক্কার দিকে অগ্রসর, তাই তো? তবে এখানে আরেকটা কথা, যদি আপনার ভয় হয় রোগের কারণে বা অন্য কিছুর কারণে, হয়তো আমি উমরা সম্পাদন নাও করতে পারি পরিপূর্ণরূপে, হয়তো পথে বাধার সৃষ্টি হয়ে যেতে পারে, হজ নাও করতে পারি, এরকম যদি থাকে আশঙ্কা, তাহলে বলবেন এর সাথে ইন হাবাসানি হাবিস ফামাহিল্লি হাইতু হাবাসতানি, অর্থাৎ হে আল্লাহ যদি কোনো বাধাদায়ক কিছু আমাকে বাধা প্রদান করে, অর্থাৎ হজ আদায় করতে যদি আমি না পারি, তাহলে যেখানে আপনি আমাকে রুখে দিবেন সেখানে আমি হালাল হয়ে যাব। যদি ভয় থাকে, আশঙ্কা থাকে, এরপরে যদি আশঙ্কা থাকে আর এই নিয়ত করেন পরে আপনি উমরা আদায় না করতে পারেন, তাহলে আপনার উপর কিছু আসবে না, ফিদিয়া আসবে না, আলহামদুলিল্লাহ। তবে স্বাভাবিক অবস্থা যদি আপনি দেখছেন ভালো, আলহামদুলিল্লাহ কোন রকমের বাধা টাধা হওয়ার কিছু নেই, তাহলে এই অবস্থা এটা এই শর্ত সাপেক্ষে নিয়ত করবে না। এবারে আপনি আস্তে আস্তে করে যাচ্ছেন মক্কার দিকে, বেশি বেশি করে তালবিয়া পাঠ করবেন, উপর দিকে চড়ছেন তালবিয়া, নিজে নামছেন তালবিয়া, এমনি ভাবে দিনে রাতের আগমনে বেশি বেশি করে তালবিয়া। যদি শয়তানি কিছু কুমন্ত্রণা মন্ত্রণা আছে, শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, তখন তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদ ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলছেন ইহরাম বাদত থেকে নিয়ে তাওয়াফ শুরু না করা পর্যন্ত তালবিয়া বারবার করতে থাকবে। যখন তাওয়াফ শুরু হয়ে যাবে উমরার ক্ষেত্রে, উমরার সময় সময় উমরার সময় তালবিয়া পাঠের সময় সময়সীমা, আপনি যখন উমরার নিয়ত করলেন তখন থেকে নিয়ে হজের মক্কা বা কাবা শরীফের তাওয়াফ শুরু না করা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবে। স্পষ্ট কিনা? যতক্ষণ পর্যন্ত তাওয়াফ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত কি করবেন? তালবিয়া। তাওয়াফ শুরু হয়ে গেছে, তার বিধান আসবে। আর হজের সময় 8 তারিখ থেকে আপনি হারাম বাঁধবেন, তখন থেকে নিয়ে ঈদের দিন জামরায় আকাবায় কঙ্কর নিক্ষেপ না করা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবেন। এটা হচ্ছে হজের সময় তালবিয়ার সময়সীমা। আর উমরার সময় কাবার তোয়াফ শুরু না করা পর্যন্ত। স্পষ্ট কিনা? আচ্ছা, এরপর বলছেন মক্কার কাছাকাছি গিয়ে যদি সুন্নত হলো মক্কায় ঢুকার জন্য গোসল করা, কিন্তু এটা তো আমাদের সুযোগ হয় না, অনেক সময় সুযোগ হয় না, কিন্তু কেউ যদি সুযোগ পায় তাহলে এটা করবে। তারপরে যে স্থান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রবেশ করেছেন, যদি প্রবেশ করতে পারে আলহামদুলিল্লাহ, না এখন সুযোগ হয় না, বুঝতে পারছেন? তাই সুযোগ যদি হয় কারো তাহলে এরকম করবে, আর না হয় স্বাভাবিক মক্কায় বলছেন ফাইদা ওয়াসালাল মসজিদ আল হারাম, যখন মসজিদে হারামে পৌঁছাবে তখন প্রথমে স্বাভাবিক আমরা যেভাবে মসজিদে ঢুকতে সময় প্রথমে কোন পা দিই, প্রথমে কোন পা দিই বলেন? ডান পা, মমতাজ। এরপরে আপনারা কি বলেন সবাই বলুন তাহলে, বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب رحمتك, সবার জানা আছে? যাদের জানা নাই ইয়াদ করার চেষ্টা করবেন, ও ছোট ছোট বই লিখে আছে বাংলায় তার উচ্চারণ দেয়া আছে, এটা অনেক আগে বই, তো আরবি শিখলে ভালো, উচ্চারণ বাংলা লিখা এটা বেশ মজবুত না, তবুও সহযোগী হিসেবে দেখতে পারেন। আর বলবেন আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, তাহলে প্রত্যেক মসজিদে ঢুকতে সময় প্রথমে ডান পা, আর দুয়াইটা, আর কেউ কেউ তো লম্বা জানে না তো সহজ করে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু এর আগে বলবেন বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বুঝতে পারছেন? সুন্নাহ। আর না এখানে যেভাবে শেখ উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم بنয়ে নম্রতার সাথে মসজিদে প্রবেশ করবে। আর আল্লাহ যে তাকে এই তৌফিক দিলেন, আল্লাহ যে তাকে মসজিদে হারামে যাওয়ার তৌফিক দিলেন, এই কথা মনে মনে এর খেয়াল করবে, বলে এই নিয়ামত আর এই অনুদান, এই অনুগ্রহ, এই ফজল কার পক্ষ থেকে পেয়েছি? আল্লাহর পক্ষ থেকে। যদি আল্লাহ তৌফিক না দিত তাহলে আমি আসতে পারতাম না। তারপরে যাবে বাইতুল্লাহর দিকে, অগ্রসর হয়ে যাবে হাজারে আসওয়াদের দিকে। কারণ আমরা যারা সৌদিতে আছি আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ হজ করার আগেই তওয়াফ করে নেয়, উমরা করে নেয়। হজ করার আগে উমরা অনেকবার করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে। বাই চান্স একজন দুইজন পাওয়া যায় যারা হজের সময় হজ করে এর আগে উমরা আদায়ের সুযোগ পায় না, এরকম বাই চান্স আনা হয় বেশিরভাগ, ঠিক না? আশা করি আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই উমরা আদায় করেছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাজারে আসওয়াদের দিকে যাবেন তওয়াফ শুরু করার জন্য। এই জায়গায় এবারে তওয়াফের নিয়ত, মনে সংকল্প, এটি হচ্ছে কি নিয়ত? মুখ দিয়ে কিছু বলবে না। ওই আপনার ওই যে মক্কায় বিক্রি হয় না, মেকাতে বিক্রি হয় বই পুস্তক, ওগুলো দিকে ওই মৌখিক নিয়তের কোথাও থাকে। আর যদি ওইটা না থাকে তাহলে দেখবেন সাত চক্করের সাত রকমের দোয়া আছে কিনা, ওইসব বই নেবেন না, বিদা। খাস ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশেষ করে প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর এরকম দোয়া এরকম পড়তে হয়, এগুলো প্রমাণিত নাই। তাই তওয়াফের সময় মন থেকে সংকল্প করবে, আর যদি আল্লাহ তৌফিক দেন হাজারে আসফ খালি পান তাহলে ডান হাত দিয়ে স্পর্শ করবেন আর তাকে চুমু খাবেন হাজারে আসফ, যদি সম্ভব সম্ভব হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আর যদি সম্ভব না হয় তাহলে পরে আসছে। কিন্তু কথা হচ্ছে এটা মনে করবেন না যে এই পাথর লাভ লোকসানের মালিক, কারণ লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছে বুখারী মুসলিম ইত্যাদির রিওয়ায়াত যে তিনি হাজারে আসওয়াদ চুমু খেতেন আর বলতেন ইন্নি লা আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুরু ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউক্বিলুকা মা ক্বাবালতুকা। বলেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি জানি তুমি হচ্ছে পাথর মাত্র, তুমি লাভও করতে পারো না ক্ষতিও করতে পারো না। আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমার চুমু খেয়েছেন তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। সুবহানাল্লাহ, দেখেন উমর ইবনে খাত্তাব বলেছেন। আচ্ছা কি বলেন, উমরের ঈমান কি আমাদের মতো ছিল নাকি? উমরের ঈমানের সাথে আমাদের কোন সম্পর্ক তুলনা হয়? আল্লাহু আকবার, যে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, আর তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনীন। ওই ওমর বলছেন আমি যদি না দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু খেয়েছেন এরকম যদি না দেখতাম তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। আমি জানি তুমি লাভ লোকসানের মালিক না, তাহলে লাভ লোকসানের মালিক রব্বুল আলামিন। বাকি যদি চুমু খাওয়া সম্ভব না হয় তাহলে হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খাবে, তাও যদি সময় সম্ভব না হয় তাহলে হাতে কিছু থাকলে ওটা দিয়ে স্পর্শ করে ও চুমু খাবে যদি সম্ভব হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে ইশারা দিয়ে যাবে, আর এর উপরে আমরা আমল করি বেশি এই জমানায়, তাই না? কাছেই যাওয়া যায় না। আপনি একটি সুন্নতির উপর আমল করার জন্য আপনি ওখানে যাবেন, ধাক্কা ধাক্কি করবেন, এমনকি অনেক কেউ কেউ আমি দেখেছি সহ যে নাক দিয়ে রক্ত বের হচ্ছে ওখান থেকে চুমু খেয়ে বের হওয়ার সময়। ওখানে গেছে মানিবেগ, ওখানে ছিল মানিবেগ নাই, কিরকম গেছে বলছে হজের আসর চুমু খাওয়ার জন্য গিয়েছে, ওখানে চলে গেছে, কত রকমের ক্ষতি হলো। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন চুমু খেয়েছেন, তিনি রসুল ছিলেন সাল্লাহ ইসলাম, তিনি আগে কাজ করবেন, তার সাহাবায়ে কেরাম দেখবেন, আর ওই সময় লোকসংখ্যা তো এখনকার মতো ছিল না, তাই না? আমি নিজে কয়েক বছর পূর্বে এরকম ছিল, সাধারণ মনে হল উমরার তওয়াফ বা হজের তওয়াফে আমরা আগে সুযোগ পেয়েছি, তওয়াফের অবস্থায় মানে অনেক আগে আর কি, কোন কোন সময় এরকম হয়েছে তো সুযোগ, যেমন নফলি হয়তো তওয়াফ করেছি, প্রতি চক্করে হাজারে আসা চুমু হয়েছে, এরকম হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে এটা সম্ভব না, তাই আমরা দূর থেকে বর্তমানে ইশারা করে যাব, হাত দিয়ে ইশারা করবেন, আর প্রথম যখন ইশারা প্রথমবার তখন বলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বুঝতে পারছেন? বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার বলে আপনি কাজ শুরু, তওয়াফ শুরু করে দিবেন। আচ্ছা, এই যে তওয়াফ আপনার, এটা হচ্ছে প্রথম তওয়াফ, আগামানি তওয়াফ অথবা তওয়াফে কুদুম। এই তওয়াফে দুটি কাজ শুনবে, তওয়াফ শুরু করার আগে ইস্তেফা করা, আর ইস্তেফা কাকে বলে? চাদরে পুরুষদের জন্য আর কি, মহিলাদের জন্য না, পুরুষদের জন্য। আপনার যে চাদর, চাদরের মধ্যভাগ ডান কাঁধের নিচে রাখবেন আর দুই কিনারা বাম কাঁধের উপর রাখবেন, এরকম আপনারা করেন কিনা? শুননা। আর আরেকটি কাজ শুননা, প্রথম তিন চোখ করে ছোট ছোট কদমে চলা দ্রুত শুননা। কিন্তু বর্তমানে তো আমরা যখন হজের সময় যাব ওই সময় সুযোগ পাওয়া যায় না, তাই স্বাভাবিক অবস্থায় চলবে। তবে ইস্তেফা তো করা যাবে, ইস্তেফা চাই ভিড় হোক চাই হালকা হোক, সব অবস্থা কি ইস্তেফা শুননা, বিয়াদ রাখবেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আচ্ছা, তারপরে কাবাকে বাম দিকে রেখে মনে হয় এই কাবা এরকম, ঠিক না? এরকম চোখ করে দিবে, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে শুরু, কাবাকে বাম দিকে রেখে তওয়াফ শুরু। তওয়াফ হয় সাত চক্করে, কয় চক্কর? কেউ যদি ছয় চক্কর দিলে হবে? হবে না। আচ্ছা, সাত চক্করের, সাত চক্কর থেকে বেশি বলছে, সাত চক্কর তো সবসময় দেই, এবার এক চক্কর বেশি দিয়ে দেব, জায়েজ হবে? না, আট চক্কর দিতে পারবেন না, স্বেচ্ছায় ওই সাত চক্করে হবে তওয়াফ। তওয়াফ সাত চক্কর, হাজারে আসবত থেকে শুরু করলেন, আবার হাজারে আসবতে আসলে এক চক্কর, এর মাঝে কি দোয়া করবেন? আপনি আপনার পক্ষ থেকে দোয়া, তাসবিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, ইস্তিগফার, কোরআন তিলাওয়াহ, নিজের জন্য দোয়া, নিজের মা বাবার জন্য দোয়া, সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া, নিজের সন্তানদের জন্য দোয়া, পৃথিবীর আনাচে খানা যেখানে মুজাহিদিন ইসলাম রয়েছেন তাদের জন্য দোয়া, নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া, বুঝতে পারছেন? নির্দিষ্ট দোয়া নেই, তবে এক জায়গায় নির্দিষ্ট দোয়া আছে, ওইটা হলো হাজারে আসওয়াদ যে কোন, এর আগের যে কোন, ওটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝে বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আশা করি এটা সবাই শিখেছেন। রয়ে গেল একটা কথা জরুরি, কাবার দুটি স্থানে আপনি স্পর্শ করতে পারেন, একটা হলো হাজারে আসবাদ আর আরেকটা হাজারে আসবাদের কোন আগের যে কোন রুকনে মানি, ওইটা রুকনে মানতে আছে এরকম স্পর্শ করা, আর হাজারে আসওয়াদ স্পর্শ করা বা চুম্বন করা আগে যেভাবে বললাম। কিন্তু যদি রুকনে মানি স্পর্শ না করতে পারেন তাহলে দুটিকে ইশারা করবেন না, অনেক লোক বুঝে না, ওখানে এসে এরকম করে একজন এরকম করলো তো সবাই এরকম শুরু করে দেয়, দেখা দেখি বেহায় নাচ্ছে, এরকম করবেন না, জেনে বুঝে করে কিনা একজন এরকম হয়ে গেল। আচ্ছা আবার হাজারে আসবাদ আসলো, ইশারা করলো, আগে থেকেই শুরু হয়ে যায় ইশারা, এমনি বলে যাচ্ছে আল্লাহ মুমকিন না খাম তিনবার, এটা কোনটা আবার একবার হবে ইশারা আর কি হবে তাকবীর, তাই না? তাকবীর এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অন্যদিকে আরেকটা খেয়াল রাখা জরুরি, গত বছর বা গত দুই বছর আগে বাংলাদেশ থেকে একজন হাজি এসেছেন, আমার পরিচিত ছিলেন, তিনি বললেন তাদের যে মুআল্লিম সে নাকি বলেছে রুকনে ইমান থেকে তওয়াফ শুরু করে দাও, আস্তাগফিরুল্লাহ আলাযীম, হজ শেষ হওয়া পর্যন্ত তারা ওখান থেকে শুরু করেছে আর ওখানেই শেষ। বুঝতে পারছেন কিরকম হয়েছে? দেখুন তো রুকনে ইমান থেকে শুরু করেছে আর রুকনে ইমান থেকে, তাদের মুআল্লিমটা কত মূর্খ, বাংলাদেশ থেকে আসে মুআল্লিম, তো মুআল্লিম এরকম যে মূর্খ হয় তাহলে কি করবে? আল্লাহ হয়তো এদেরকে মাফ করবে। পরে আমি তাকে জানিয়ে দিলাম এটা ঠিক না, তো তিনিও বুঝতে পেরেছেন এটা গলত, এটা তো আমাদের মুআল্লিম বলে দিয়েছে এরকম সবাই করেছে। তাই তওয়াফ শুরু হবে কোথেকে? হাজারে আসবাদ থেকে। শেষ হবে কোথায়? হাজারে আসবাদে। আচ্ছা এরকম করে সাত চক্কর যখন শেষ হবে, সংক্ষিপ্ত করেন যেহেতু সময় কম, সাত চক্কর শেষ হওয়ার পরে আপনি যে আগে ইস্তেফা করেছেন ডান হাত খোলা রেখেছিলেন ওইটা এখন রেখে দিন, এই ইস্তেফা শুধু তোয়াফের সময় শুনবে, এর আগেও না পরেও না, অনেকে একদম মিকাত থেকে শুরু করবে খেলামে শুনবে। এবারে আপনি তোয়াফ শেষ সাত চক্কর দিয়েছেন, এবারে মকাম ইব্রাহিমের পিছনে, মকাম ইব্রাহিমকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে দুরকাত সালাত পড়বেন, দুরকাত সালাত। এই সময় যে আপনি যাবেন ওই সময় পড়বেন ওয়াত্তাখিযু মিন মকাম ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মকাম ইব্রাহিম মুসাল্লা, এই অংশ পড়বেন। পরে পরে গেলেন ওখানে গিয়ে যদি সুযোগ পান মকাম ইব্রাহিমকে সামনে রেখে সালাত পড়তে আলহামদুলিল্লাহ, আর যদি না পান দূরে চলে যাবেন, মকাম ইব্রাহিমকে সামনে রেখে পড়ার চেষ্টা করুন, যদি তারও সুযোগ না পান তাহলে মসজিদে হারামের যে কোনো জায়গায় পড়ে নেবেন দুরাকাত। বুঝতে পারছেন? এবারে দুরাকাত পড়বেন, এই দুই রাকাত সালাত সংক্ষিপ্ত হবে, অনেক অনেক লম্বা সালাত শেষ হওয়ার লম্বা দোয়া, এটা খেলাফে সুন্নাহ, সুন্নতের উল্টা। সুন্নত পড়বেন দুরাকাত, প্রথম রাকাতে আলহামদুর পরে আলহামদুল পড়বেন তার সাথে কি কুলিয়া ইউহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে কুল হুয়াল্লাহু আহাদ সালাম ফিরালেন, দুই রাকাত শেষ হলো, আসলেন হজরে আসওয়াদে যদি সম্ভব হয়। ওখানে আরেকটা কথা আছে, হজরে আসওয়াদে এসে ওকে চুম্বন ইয়ে ইসলাম করা স্পর্শ করা শুননা, আর যদি না পারেন তাহলে ইশারা করবে না, তাই বর্তমানে তো এরকম পাওয়া যায় না, তাই আপনি দূরের কাছ সালাত পড়ে চলে যাবেন সফার দিকে, যখন সফার কাছে যাবেন পড়বেন ইন্নাস সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সফার কাছাকাছি পৌঁছার সময় পৌঁছে, আর এবারে যখন উঠবেন সফায় কাবাকে দেখে দেখে দুহাত তুলবেন, আল্লাহ আকবার বলবেন তিনবার, আর এই কালিমা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদাহ ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহ। আপনাদের তো আশা করি ইয়াদ হয়ে গেছে না, যাদের ইয়াদ হয়নি ইয়াদ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده أي دعاء أي كلمة تنبر قربين أرماجي دعاء قربين لن يجي تمتبك أستي أستي الحمد لله أي جاء دعاء كي قرأت الله رسول صلى الله عليه وسلم كنت أي تهليل لا أي كلمة أي تقربانيت الحمد لله أي تنبر قربين أرماجي দোয়া করবেন কয়বার হচ্ছে? দুইবার। তারপরে সফার কাজ শেষ, সফা থেকে এবারে যাবেন মরওয়ায়, সামনে বর্তমানে রেখা টানা আছে সবুজ চিহ্ন, আগে শুধু দুই খুঁটিতে ছিল, এখন দুই খুঁটি নয়, একদম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সবুজ আলো লাগিয়ে দিয়েছে কিনা, এক প্রান্ত থেকে আরো প্রান্ত। পুরুষেরা দ্রুত চলবেন, মহিলারা কিন্তু আস্তে আস্তে, আবার মহিলাদের সাথে যদি কেউ থাকে তো আস্তে আস্তে যাবে, আর পুরুষরা দ্রুত যতটুকু পারেন দ্রুত গতিতে যাবেন, এক প্রান্ত থেকে ওই সবুজ চিহ্ন পার হবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। তারপরে স্বাভাবিকভাবে গিয়ে যাবেন কোন জায়গায়, মারওয়ায়, মারওয়ায় উঠে আগে যেভাবে দোয়া করেছেন ওইভাবে দোয়া, কিন্তু এখানে ইন্না সফা বল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটা পড়বেন না, এটা কোন সময়, একদম শুরুতে। তো মারওয়ায় গিয়ে দোয়া করবেন, আর ওই কলিমা আগে যেটা বললাম ওইটা পড়বেন, আর মাঝে দোয়া করবেন কিবলামুখী হয়। এবারে আপনি সফা থেকে মারওয়া গেছেন, হয়ে গেছে এক চক্কর, আসেন আবার মারওয়া থেকে সফা, কয় চক্কর হলো, দুই চক্কর, আবার আসেন সফা থেকে মারওয়া, কয় চক্কর, তিন চক্কর, কই গেলেন মারওয়া থেকে, আচ্ছা সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে আবার মারওয়া, কয় চক্কর, হ্যাঁ স্পষ্ট হয়েছে, সফা থেকে মারওয়া কয় চক্কর, এক চক্কর, মারওয়া থেকে সফা দুই, ইয়াদ রাখবেন, সফা থেকে মারওয়া তিন, আচ্ছা মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, এই হচ্ছে সাত চক্কর। আর দোয়া যেরকম বলছি এরকম, এবারে সফা আর মারওয়ার মাঝে আপনি আপনার নিজ পক্ষ থেকে দোয়া করুন, বুঝতে পারছেন, নিজ তৌফিক মোতাবেক। তাহলে সফা থেকে সফা মারওয়ার সাই শুরু হবে আর শেষ হবে কোন জায়গায়, মারওয়ায়। যদি কারো সাই অর্থাৎ সাত চক্কর শেষ হয় সফা, তাহলে তার মানে হয়নি, হয়তো কম হয়েছে আর নাহলে বেশি হয়েছে, তাই তো। এবারে যদি আপনার সন্দেহ হয়, তো ছয়টা বা এরকম সন্দেহ হয়, তাহলে আরেকটা দিয়ে পুরা করবেন। অনেকে আছে ওই সময়, অনেকে কি করে সফা থেকে মারওয়া গিয়ে আবার সফা হলো এক চক্কর, এরকম করে, ভালো করে খেয়াল রাখবেন, না এখানে চক্কর মানি হলো এই জায়গায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া, এই সফা থেকে মারওয়া যাওয়া এক চক্কর, ওই হিসাবে সফা থেকে শুরু হবে আর মারওয়া গিয়ে শেষ হবে, এই হয়ে গেল সোফা মারওয়ার সাই শেষ। সোফা মারওয়ার সাই যখন শেষ হলো, তারপরে আপনার আর বাকি তেমন কোনো কাজ নেই, একটা কাজ আছে, চুল ছোট করা বা মুন্ডন করা। তবে হজ আদায় হিসেবে যখন আপনি যাবেন, তখন যদি হজ কাছে হয়, যেমন আপনি ছয় তারিখ বা সাত তারিখ, আমরা এখান থেকে যাই তাই না, ছয় তারিখ যায় বা পাঁচ তারিখ যায়, তো হজের দিন কয়টা বাকি, দশ তারিখে আবার কাটবেন, তো কি কাটবেন যদি আগেভাগে এটা করে দেন, সাত তারিখ গেলেন আগেভাগেই মুন্ডন, তো দশ তারিখ কি করবেন, ঠিক না ভাই? এই জন্য হজের সময় যখন কাছে হয়, তখন যারা উমরা আদায় করবেন হজের তামাত্তু, তো ওই সময় চুল ছোট করবেন, আর হজের সময় কি করবেন, চুল মুন্ডন করবেন। এই কাজ করলে আপনার উমরা হয়ে গেছে, স্পষ্ট কিনা? এবারে চুল ছোট করা বা মুন্ডন করার পরে, কিন্তু হজের সময় কাছে হলে শুধু চুল ছোট করবেন, তারপরে আপনি হয়ে গেলেন হালাল। এবারে আপনি কি করুন, যেহেতু আপনি হালাল হয়ে গেছেন, এবারে স্বাভাবিক কাপড় পরিধান করবেন, উমরা আপনার শেষ, হজ করবেন, তারপরে আট তারিখ আবার হজের জন্য নিয়ত করবেন, যে দর্স পরবর্তীতে আমরা পেশ করবো ইনশাআল্লাহ। এবারে এখানে গুরুত্বপূর্ণ যে কথা রয়ে গেছে, উমরার কয়েকটি রুকুন আছে আর কয়েকটি ওয়াজিব আছে, এগুলো জানা অত্যন্ত জরুরি, বাকি অনেক যেসব কাজ আছে এগুলো হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব পর্যায়ে। রুকুন যদি বাদ পড়ে যায় উমরাই হবে না, স্পষ্ট কিনা, ওইটা আদায় করতে হবে, আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে দম দিতে হবে। এই জন্য আমাদের সকলের জানা দরকার, উমরা রুকুন হচ্ছে তিনটি, প্রথম নম্বর এহরাম বাঁধা, এহরাম বাঁধা, এহরাম বাঁধা তো আমরা বুঝলাম নিয়ত করা নিয়মতান্ত্রিক, তারপরে কাবা শরীফের তোয়াফ করা, দুই, আর তিন নম্বর হচ্ছে সফা মারওয়া সাই করা। উমরায়ের ওয়াজিব দুইটি একদম সহজ, মিকাত থেকে হারাম বাধা, মিকাত থেকে হারাম বাধা। কেউ যদি মিকাতে হারাম না বেঁধে চলে যায় মক্কা, তাহলে তাকে কি করতে হবে? দম দিতে হবে, স্পষ্ট কিনা? তো মিকাত থেকে হারাম বাঁধতে হবে, অর্থাৎ নিয়ত করতে হবে। দুই নম্বর, মাথার চুল ছোট করা বা মুন্ডন করা, তবে হজের সময় নিকটবর্তী হলে চুল ছোট করা ভালো, যেন হজের সময় চুল মুন্ডন করা যায়। এই হচ্ছে উমরার তরিকা। আল্লাহ আমাদেরকে উমরা এবং হজ নিয়মতান্ত্রিক আদায় করার তৌফিক দান করুন, আমাদের গুনাহাতা মাফ করুন, সুন্নতের উপর যেন আমরা চলতে পারি, বেদাত থেকে যেন বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।